কি এবং কেন, কোথায়, কিভাবে, এ সকল ব্যাপারে কোনো কথা ইচ্ছাকৃতভাবে না জানার নামই হচ্ছে গাফলত। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন, যে সকল লোকেরা কোনো ব্যাপারে খোঁজ খবর নেয় না, বাস্তব অবস্থা বুঝতে চেষ্টা করে না, এরাই হচ্ছে গাফিল। তা আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকুম মাল গাফিলিন, তোমরা গাফিল হবে না, তোমরা এমন হবে না যে কোনো ব্যাপার সম্পর্কে করে যাচ্ছ কিন্তু সেটা ঠিক না বেঠিক এ সম্পর্কে কোন রকমের খোঁজ খবর নেবে না, এমন হবে না। তোমরা করে যাচ্ছ, কোথা থেকে এলো এর কোনো খোঁজ খবর না নিয়ে তোমরা করে যাবে, তোমরা এমন হবে না। কেন এই কাজটি করা হলো, এ কাজের উদ্দেশ্য কি ছিল, এটা না জেনে তোমরা কোনো কাজ করবে না, এরই অর্থ হচ্ছে ওয়ালা তাকুম মাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিষেধ করেছেন যে তোমরা জেনা করবে না, জেনা করা তাহলে হারাম, তোমরা চুরি করবে না তাহলে এই চুরি করা হারাম, তোমরা মিথ্যা বলবে না এই মিথ্যা বলা হারাম, ঠিক তেমনি ভাবে ওয়ালা তাকুম মাল গাফিলিন, গাফিল হওয়াও হারাম। আমি জানলাম না, বুঝলাম না, জিজ্ঞাসা করলাম না, জানতে পারলাম না, দেখলাম শুরু করে দিলাম, এটা করতেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন এলাহ নেই, এটা মানবার আগে জেনে নাও, ফালাম আগে জানো তারপরে মান। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে স্পষ্ট করে এই আয়াতের বক্তব্য তুলে ধরেছেন, আল আমালু কাবলাল, কেউ যদি কোনো কাজ করতে চায়, আল আমাল এটা করবে কখন, এটা করবে জানবার পর, আল ইলমু কাবলাল আমাল, আমল করার আগে জানতে হবে, আল ইলম জানতে হবে কাবলাল আমল, আমলের আগে। অতএব জানলাম না আর করতে শুরু করে দিলাম, এমনটি যদি হয়, কোনো একটি জায়গায় একটি কাজ আমি দেখেছি কিন্তু ওই কাজটির কথা কোরআন এবং হাদিসে আছে কি না আমার জানা নাই, জানা নাই বলে আমি করি নাই, কিন্তু খোঁজ খবর নিয়ে আমি জানতে পারলাম যে এটা কোরআন হাদিসে আছে, তখন আমি শুরু করে দিলাম। প্রশ্ন, আগে যে করি নাই এর নেকির কি হবে? দৃষ্টান্ত স্বরূপ, বাংলাদেশের মানুষ মাগরিবের আজান হওয়ার পর দুই রাকাত সুন্নত নামাজ পড়ত না, তারা হানাফিদের কাছে শুনেছে যে মাগরিবের আজানের পর ফরজের আগে কোনো সুন্নত নাই, কিন্তু যখন বুখারি শরীফের তর্জমা হল, মুয়াত্তা ইমাম মালিকের তর্জমা হল, তখন বাংলা ভাষায় পাঠকরা জানতে পারলেন যে না, এটা আমাদেরকে ধোকা দিয়েছে স্বয়ং মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগরিবের আজানের পরে আর মাগরিবের ফরজ নামাজের আগে দু রাকাত নামাজ তিনি পড়েছেন। অতএব এই বাঙালি মুসলমানেরা তো পড়তে শুরু করেছে, কিন্তু আগে যে পড়ে নাই তারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে আল ফুরকানের মধ্যে ইরশাদ করেন, তুমি যে পড়ো না ইউবাদ্দিলুল্লাহ, আল্লাহ তাআলা বদলায় দেবেন। ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই যে পেছনে আমি করি নাই যে অপরাধ আমি করেছি, যখন আমি করতে শুরু করেছি তখন ওই পেছনের জীবনে আমার এই একবার পড়ার কারণে বাকি জীবনে যা ভুল করে এসেছি সব আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবেন। অতএব জানতে হবে আগে, মানতে হবে পরে, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে করেই যাচ্ছি, জানার কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা তাকুম মাল গাফিলিন, যারা গাফিল, যারা জানতে চায় না, বুঝতে চায় না, অনুসন্ধান করতে চায় না, হে আমার বান্দা তুমি, তোমরা তেমনটি হবে না। এই গাফলাত, এই জানতে না চাওয়া, এই জিজ্ঞাসা না করা, এটাই কিন্তু সেরাতে মুস্তাকিমের একটি অন্তরায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এদের অবস্থা সূরায়ে আরাফ 146 নম্বর আয়াত, سَأُصْرِفُ عَن آيَاتِيَ الَّذِينَ يَتَكَبَّرُونَ برون في الأرض بغير الحق، যে সকল লোকেরা আমার আয়াতকে দুনিয়ার বুকে মানতে চায় না, বেগাইরুল হক, এই মানতে না চাওয়ার কোন অধিকারই তার নাই, মানতে না চাওয়াটা ভুল, ঠিক নয়। এই যারা মানতে চায় না, আমি এদেরকে আর মানতে দিচ্ছি না। সাউসরিফ আন আয়াতি, মানতে চায় না, আমি তাদের মানবার মতো কোনো অবকাশও দেব না। কতদিন মানতে না চাইলে আল্লাহ তাআলা অবকাশ দেবেন না, কতদিন? বুখারী শরীফের শেষ খণ্ড, আধুনিক প্রকাশনীর ষষ্ঠ খণ্ড, কিতাবুর রদ্দ আলাল জাহমিয়্যাতে ওয়াত তাওহীদ, অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা তাআকিলুন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী ইরশাদ করেন, এক ব্যক্তি যদি 60 বছর পর্যন্ত আমাকে না মানতে চায়, 60 বছর পর্যন্ত যদি আমার আয়াতকে না মানে, 60 বছর পর্যন্ত যদি আমার রসুলকে না মানে, এর পরে আমি কোনো ওজর খাহি কবুল করব না, এর কোনো আপত্তি আর আমি গ্রহণ করব না। এভাবে তাহলে 60 বছর পর্যন্ত আল্লাহ দেখেন যে এ মানছে না মানছে না, মানতে চায় না মানতে চায় না। এর পরেও যদি মানতে না চায়, সাউসরিফু আন আয়া আন সাউসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, এই দুনিয়ার বুকে ঘুরে বেড়াবে, আর আমার আয়াত যদি না মানতে চায়, তা যদি হতে হতে 60 বছর হয়ে যায়, তাহলে আর আমি তাকে মানবার সুযোগ দিব না। وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ لَا يُؤْمِنُ بِهَا, কেন মানতে দেব না? তাদের মন মানসিকতা এমন হবে, وَإِنْ يَرَوْا كُلَّ آيَةٍ, তাদের কাছে যদি কোরআন মজিদের সকল আয়াতকে ব্যাখ্যা করে বুঝাও, তাদের কাছে যদি নবীর সকল হাদিসকে উপস্থিত করো, লা ইউমিনু বিহা, আর ওরা মানতে চাইবে না। ওরা যখন মানতে চাইবে না, আমি কেন জোর করে ওদেরকে মানাতে যাব? সাউসরিফু আন আয়াতি, এই সকল মানুষকে আমি আর মানতে দেই না। এদের সব আয়াত সামনে তুলে ধরো, মানবে না। এদেরকে যদি সিরাতে মুস্তাকিম দেখাও, এদেরকে যদি সেই সরল সত্য পথ আল্লাহর পথ দেখাও, এরা সেই আল্লাহর পথে সিরাতে মুস্তাকিমে চলবে না। পথ তুমি দেখাও, সেই পথে ওরা কোনদিন ফিরে আসবে না। কিন্তু এই লোকগুলোর সামনে যদি শয়তানের পথ তুলে ধরো, এই মানুষগুলোর সামনে যদি আল্লাহর পথ ছাড়া অন্য পথ তুলে ধরো, ইত্তাখিজুহু সাবিলা, তোমার বলা লাগবে না, তুমি তুলে ধরোই মানতে শুরু করে দেবে। আল্লাহর বিপরীত কথা, আল্লাহর রসুলের বিপরীত কথা মানতে মানতে অভ্যাস এমন হয়ে গেছে, অন্য পথ দেখাও, ইত্তাখিজুহু সাবিলা, সাথে সাথেই ওটা ধরতে শুরু করে দেবে, চলতে শুরু করে দেবে, মানতে শুরু করে দেবে। এগুলো হয়েছে কেন? كذلك بأنهم كذبوا بآيات الله যখন এদের সামনে আল্লাহর কথা তুলে ধরা হয়েছে, মানতে চায় নাই, একটি কারণ। وَكَانُوا غَافِلِينَ আর এরা ছিল গাফেল। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুম মাল গাফিলিন, উদাসীন হবে না, বেখেয়াল হবে না। এই মানুষগুলো এক দল লোক, তারা আল্লাহকে জেনে বুঝে মানে নাই, আর এক দল লোক না জেনে আল্লাহ এবং রসুলকে মানে নাই। জেনে বুঝে যারা মানে নাই তারা তো কাফের, আর না জেনে মানে নাই যারা তারা হচ্ছে গাফেল। জেনেছে আর মানে নাই, কাফের। আর জানেও নাই আর মানেও নাই, তারা হচ্ছে গাফেল। ওয়ালা তাকুম মাল গাফিলিন, আমি শুনলাম, মানতে শুরু করে দিলাম, আমি দেখলাম, করতে শুরু করে দিলাম, এটা অন্তত পক্ষে মুসলমানদের আলামত নয়। অতএব আল্লাহর পথে আসবে না কারা? কাযালিকা বিআন্নাহুম কানু গাফিলিন, যারা গাফেল তারা কোনদিন আসতে রাজি হবে না, যারা উদাসীন তারা আসতে রাজি হবে না। তারা বলবে এই যা করে আসছি এটাই ঠিক আছে, নতুন করে আমরা কিছু করতে চাই না। যদি জিজ্ঞাসা করেন যা করে আসছো, খোঁজ খবর নিয়েছো, ও খোঁজ খবর নিয়ে কি হবে, বাপ দাদা চৌদ্দপুর যা করে গেছো ওটা কি আর বেঠি? কিছু কিছু গাফেল তো বলেই ফেলে যে আমার হুজুর যদি জাহান্নামে যায় তা আমিও জাহান্নামে যাব। জাহান্নাম যে কেমন ভালো জায়গা দেখে তো নাই, এই জন্য হুজুরের সাথে সাথে জাহান্নামেও যেতে চায়, তো বোঝেন এ কত বড় গাফিল। এই গাফলাতের পরিণাম কি? আগের আয়াতটি সুরায় আরাফ 146 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফান্তাকামনা মিনহুম فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. سورة আরাফ 136 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এই উদাসীন থাকার জন্যই যখন মানুষ বিপদগামী হয়েছে আমি তাদেরকে খাতির করি নাই, জানে নাই বোঝে নাই বিপদগামী হয়েছে আমি তাদেরকে খাতির করি নাই। ফান্তাকামনা মিনহুম, তাদেরকে আমি এই দুনিয়ার কঠোর শাস্তি দিয়েছি। فَأَغْرَقْنَاهُمْ فِي الْيَمِّ, কোনো কোনো জাতিকে আমি পানিতে ডুবিয়ে চুবায়ে চুবায়ে মেরেছি, আমি তাদেরকে খাতির করি নাই যারা কাফের আর খাতির করি নাই যারা গাফের। فَانْتَقَمْنَا مِنْهُمْ, আমি প্রতিশোধ নিয়েছি, আমি তাদেরকে শাস্তি দিয়েছি, ডুবায় ডুবায় তাদেরকে মেরেছি। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, অপরাধ ওই দুটোই, কেউ জেনে শুনে আমাকে মানে নাই। ওয়া কানু আনহা গাফিলিন, আর কেউ না জেনে আমাকে মানে নাই, জানে নাই উল্টো করেছে। এই না জেনে যারা কুফরি করেছে তাদেরকেও কিন্তু আমি ছাড়ি নাই, আর জেনে যারা কুফরি করেছে তাদেরকেও আমি রেহাই দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে শোনো, মনে করতে পারো এই দুনিয়ায় শাস্তি দেওয়ার পর আমি হয়তো তাদেরকে আখেরাতে শাস্তি দেব না, না। والذين هم آياتنا غافلون, جنا دنیار بوکے غافل چھلو, বাস্তব সত্য সম্পর্কে জানতে উদাসীন ছিল। أولئك مأواهم النار, দুনিয়ায় শাস্তি না পেলেও মাওয়াহুম, সবার শেষে তাদেরকে যেতে হবে জাহান্নামে। হয়তো দুনিয়ায় তারা শাস্তি পেল না, মনে করে নিও না আগের নূহের কওমকে, ফেরাউনের কওমকে আল্লাহ তাআলা ডুবায় শাস্তি দিয়েছেন, কিন্তু অনেক লোক তো ডুবে মরে না, তারাও তো আমাদের সামনে দেখি, তারাও তো আল্লাহর পথকে ধরে না। আল্লাহ বলেন, আশ্বস্ত হয়েও না, উলাইকা মাওয়াহুমুন নার, দুনিয়ায় শাস্তি না পেলেও আখেরাতে তাদেরকে এই জাহান্নামের অতল তলে নিক্ষেপ করা হবে। বিমা কানু ইয়াকসিবুন, না জেনে গাফিল থেকে, বাস্তব সত্যকে উপলব্ধি না করে যে কাজগুলো করেছে তাতে আমি তাদেরকে রেহাই দেব না। এ আয়াত নম্বর 7 এবং 8, সুরা নম্বর সুরা আমার এখন মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, জিন এবং মানুষের অধিক সংখ্যক লোকই জাহান্নামী হবে। মানুষের ভেতর থেকে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিনদের মধ্যে থেকে বেশিরভাগ জিন জাহান্নামে যাবে। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে বুঝবার মতো জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু বুঝতে চায় না, শুধু করতেই চায়। এ কাজে লাখ লাখ খালি নেকি, এই নেকির কাজ শুধু করেই যায়। এক দল আছে বলে যে আমাদের দলে যদি আসেন তাহলে বাম পা উঁচু করলে 69 কোটি সব, ডান পাটা রেখে দিয়ে আবার বাম পা যখন উঁচু করবেন 69 কোটি সব। আবার কখনো কখনো বলে 69 কোটি গুণ। ঠিক আছে, গুণ বাদ দিয়ে 69 কোটি ধরলাম। মানুষ এই সবের বস্তা কুড়োবার জন্যেই ছুটে চলে তাদের পেছনে। তাহলে বোঝা গেল তাদের এই দল, তাদের এই স্থান এত মর্তবার, এত মর্যাদার যে শুধু কিছু না করে যাওয়ার জন্য পাটা উঁচু করলেই 69 কোটি। এই দুনিয়ার বুকে যত জায়গা আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে মক্কার মসজিদ, মসজিদুল হারাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মক্কার এই মসজিদে হারামে নামাজ পড়ে তাহলে বাড়ি পড়ার চেয়েতে এখানে বেশি পাবে 1 লাখ রাকাতের সব। তো আল্লাহর ঘর মসজিদে হারামে সব হচ্ছে 1 লাখ গুণ, আর ওই দলে গেলে 69 কোটি। বলেন কথা ওইটা যদি মিথ্যা না হয় তাহলে আর মিথ্যা কথা দুনিয়ায় কাকে বলে? মক্কা তার চেয়েতে কোটি হয়ে গেছে, ও তো তার লাখে লাখে নাই। বলে যে তবলিগি জামাতে এসে কেউ যদি একবার সুরা ফাতেহা পড়ে তাহলে নাকি 49 লক্ষ বার পড়লে নাকি সেই সব হবে। যা হোক, এ ধরনের মানুষ শুনেই যেতে শুরু করে দেয়, আমল করতে শুরু করে দেয়, কিন্তু একবার বলে না যে হুজুর এটা পেলেন কোথায়, এটা কোন কেতাবে আছে, এটা কে বলেছেন, না ও আর দেখা দেখি নাই। আল্লাহ বলেন উলাইকাহুম, এই যারা করবে, আর নার জাহান্নামি হচ্ছে তাদের আসল জায়গা, তাদের জায়গা দুনিয়া এবং আখেরাতের আর কোথাও নয়। তো আল্লাহ তাআলা এদেরকে বুঝবার জ্ঞান দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুঝতে চায় না, নিজেরাও বুঝতে চায় না, আর কেউ যদি বুঝায় তবে বলে কি আপনার চেয়ে কি আমার হুজুর কম বোঝে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে রাস্তাঘাট দেখে, হুজুর দেখে, কিন্তু আল্লাহর কিতাব আল কোরআন একবারও দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আয়ুন, চোখ তাদের সুস্থ দেখতে পারে কিন্তু তারা আল্লাহর পথ দেখতে চায় না। এই যে গাফিল, এদেরই পরিণাম হচ্ছে জাহান্নাম। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, শুনবার ক্ষমতা আছে কিন্তু তারা শুনতে চায় না। আপনাকে দাওয়াত দেবে, যাসেন অমুক জায়গায় যাই, বলে ভাই একটু বসেন, বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি শুনাই, তারপরে আপনি আমি দুইজনে মিলে যাব ওয়াজে। বলে না না না চলেন চলেন যাই, সময় নষ্ট হয়ে গেল। তার মানে বুখারী শরীফ তার থেকে একটা হাদিস শুনাবে, এতে সময় নষ্ট হয়েছে। আর ওখানে যে দেখেন যে পীর সাহেব রাত্র ১২টার আগে আসবে না, এতে আর সময় নষ্ট হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দেওয়া হয়েছে, শুনবার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু শুনতে চায় না। উলাইকা কাল আনআম, চায় না কেন? এই মানুষগুলো আর মানুষ নেই, এগুলো পশুর মতো হয়ে গেছে। পশু, এই পশুর মতো হয়ে গেছে। পশুকে যদি বলেন হে পশু তোর গলার দড়ি ছিঁড়ে গেছে, আমি তোর পেছনে পেছনে তোর মালিক আছি, দেখ তোরে বলছি তুই ফিরে আয়, ধরা দে বাড়ি চল, পশু বলবে যেখানে ভালো ভালো ধান আছে সেই খেতে নামবো। পশু শোনে না, তাড়া করে দেখেন গরু দৌড় দেয় না, গরুরে তাড়া করলে গরু দৌড়োয় না, তাহলে বোঝে, বুঝুন যে ও কানে শোনে, আর আপনি যে ধরে ধরে মারবেন এটা বোঝে। বড় মুরগিকে যদি ডাক দেন দৌড়িয়ে আসে না, কুকুরকে ডাক দিলে দৌড়িয়ে আসে না, বোঝে। আপনি যখন কিছু খেতে দেন ন্যাজ নাড়ায়, ও বোঝে আমাকে খেতে দেবে। তাহলে এই পশুও শোনে, ডাক দিলে পাঁচটা লোকের কাছে যায় না আপনার কাছে যায়, তাহলে ওই পাঁচ জনের মধ্যে আপনি যে কে তা চেনে, তাহলে ও দেখে। তাহলে এই পশু, এই কুকুর থেকে শুরু করে এগুলো দেখে, যদি না দেখতো তাহলে দৌড় দিয়ে কোথায় যেত আপনি টের পেতেন না। তাহলে এই চোখ দিয়ে এই পশুগুলো দেখে, কান দিয়ে এই পশুগুলো শোনে, আর আপনি কি করেন না করেন ও বুঝে। তাহলে বুঝবার মতো জ্ঞান ও পশুর আছে, দেখবার মতো শক্তি ও পশুর আছে। এরা গাফেল, উদাসীন। তাদের যে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের যে শ্রবণ শক্তি দেওয়া হয়েছে, তাদেরকে দেখবার যে শক্তি দেওয়া হয়েছে, এগুলো দেওয়ার পর যদি তারা একটু চিন্তা ভাবনা করত, তাহলে তারা এভাবে পশুর চেয়েতে অধম হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু তাদেরকে এই দেখবার জ্ঞান দেইনি, السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ, আমি শুনবার শক্তি দিয়েছি, আমি দেখবার শক্তি দিয়েছি, বুঝবার শক্তি দিয়েছি। শুধু তাই নয়, আফ-ইদা, চিন্তা করলে একটি মানুষ গভীরভাবে বুঝতে পারে, এই গভীর জ্ঞান এই মানুষকে আমি দিয়েছি। লাল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর পথ তারা দেখে, যাতে করে নবীর প্রদর্শিত পথ তারা দেখে। সূরায়ে আরাফ ৭৮ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই যে শুনবার শক্তি, দেখবার শক্তি, বুঝবার শক্তি দিয়েছি, আর এ দিয়ে আজকে যা ইচ্ছা তাই করছ, এর হিসাব দিতে হবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, সূরায়ে বনী ইসরাইল ৩৭ নম্বর আয়াত। হে দুনিয়ার মানুষ, এই শুনবার শক্তি, দেখবার শক্তি, বুঝবার শক্তি, এ তোমাকে দেওয়া হয়েছে। এর পর এটাও জেনে রাখো যে কেয়ামতের দিন এই শুনবার শক্তি দিয়ে কি শুনেছ, দেখবার শক্তি দিয়ে কি দেখেছ, বুঝবার শক্তি দিয়ে কি কি বুঝেছ, হয়তো তুমি একদিন ভুলে যাবে, কিন্তু আমার ফেরেশতারা একটু ভুল করে না। আমার এই ফেরেশতা রকিব, এই ফেরেশতারা দুই দিকে আছে আর সবকিছুই লিখছে। তো বলতে পারো আল্লাহ তোমার ভুল হয় না, ফেরেশতাদের ভুল হতে পারে, তার কারণ তুমি আর ফেরেশতা তো এক নও। আল্লাহ বলেন ওয়ামা কুন্না আনহু গাফিলিন, তো এ কথা মনে করে রাখা আমি যে হাজির নাই, আমি কিছু দেখি না, ওরা শুধু লেখে তা না, আমিও কিন্তু দেখছি। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ। তোমার মনে মনে ভালো চিন্তা করছো না মন্দ চিন্তা করছো, কাজটি করার আগে ফেরেশতারা জানে না, কথা ঠিক, কিন্তু হে মানুষ ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই মানুষকে তো আমি বানিয়েছি। ওয়া নাআলামু মা তুওয়াসওয়িসু বিহি, এই অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা হচ্ছে, কি আসছে আর যাচ্ছে, সব কিন্তু আমার জানা। ফেরেশতাদেরকে তুমি যদি অমান্য করো, কিন্তু আমি আমাকে তো আর সেদিন তুমি অমান্য করতে পারবে না। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ, এই আগের আয়াতটি সূরে আল কাফ, এই জ্ঞান এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা আছে এত লোক কি বোঝে না, এত হুজুররা কি বোঝে না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা ইউনুস 92 নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। হে দুনিয়ার মানুষ, যে অধিকাংশ মানুষকে তুমি দেখালে যে ওরা কি বোঝে না, আমি বলছি শোনো, আন আয়াতিনা লাগাফিলুন, অধিকাংশ মানুষই গাফেল, অধিকাংশ মানুষই খোঁজ খবর নেয় না, আর অল্প চারটি দু চারটি লোকই কিন্তু খোঁজ খবর নেয়, অধিকাংশ মানুষই খোঁজ খবর নেয় না। অতএব অধিকাংশ মানুষকে যদি অনুসরণ করো তাহলে গাফেলদেরকে অনুসরণ করবে। খোঁজ খবর না নিয়ে যারা দুনিয়ায় কাজ করে, খোঁজ খবর না নিয়ে দুনিয়ার মানুষকে যারা বিশ্বাস করে, এদের এরা দলে ভারী। অধিকাংশ মানুষ তারা না জেনে কাজ করে, অনুসন্ধান না করে কাজ করে, খোঁজ খবর না নিয়ে কাজ করে এই পৃথিবীর অধিকাংশ মানুষ। অতএব অধিকাংশ মানুষকে যদি অনুসরণ করো, অধিকাংশ মানুষকে যদি মেনে চলো, তাহলে তোমরা এই ভুলের দলে থাকবে। ফাবাশশিরহুম বিইবাদ, হে নবী তুমি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দাও যে তারা নিশ্চিত ভেস্তে যাবে, দুনিয়ায় সুখে থাকবে। কারা? আল্লাযীনা ইস্তামিউনাল কওল, কেউ যদি কিছু বলে, ইস্তামিউনা ধৈর্য ধরে তা শোনে, শুনবার সময় গোলমাল করে না, পড়বার সময় গোলমাল করে না, ধৈর্য ধরে শোনে, ধৈর্য ধরে তা পড়ে। কিন্তু এখানে একটি কিন্তু হচ্ছে এই, ফায়াত্তাবিউনা মা আহসানা, ওই শত শত কথার মধ্যে যে কথার দলিল আছে সেটাই শুধু মানে, সবার সকল কথা শুনে, তার মধ্যে যে সুন্দর কথাগুলো আল্লাহ রসুলের পক্ষ থেকে এসেছে সেগুলো মানে। কেন? এই সকল মানুষকেই আল্লাহ হেদায়েত দিয়েছেন, যারা শুনবার সময় গোলমাল করে না কিন্তু মানবার সময় যা আল্লাহ রসুলের নয় তা মানে না। এই শুনবার আদব যারা রক্ষা করে, উলাইকা এরা কারা, আল্লাযীনা হাদাহুমুল্লাহ এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আর শুনবার আগে যারা সভাপণ্ড করে, শুনবার আগেই যারা টেলিফোনে ধমকি দেয় যে ওখানে যদি আহলে হাদিসদের সভা হয় উড়ায়ে দেব ছড়ায়ে দেব, আছে না, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই কিন্তু এরা আবার বিভিন্ন মাদ্রাসার মুহদ্দিস, না না মুহাদ্দিস, এই সকল মাদ্রাসার মুহাদ্দিস বলে ওখানে যদি সভা করা হয় মেয়র সাহেব আপনার করে দেব, কি বলে শুনতে হবে, এটা আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। সূরা আয-যুমার, ফবশ্বির বিইবাদ, হে আল্লাহর নবী আপনি সুসংবাদ দেন ওদেরকে, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, সূরা যুমার 17 নম্বর আয়াত, আল্লাযীনা ইস্তামিউনাল কওল, কেউ বলবে আর শুনবে না, এটা শয়তানের খাসলত, আর বললে শোনা, এই খাসলত আল্লাহর। আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, সিবগাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও, আল্লাহর স্বভাব তোমাদের মধ্যে আসুক। আল্লাহর স্বভাব কি? এই দুনিয়ার এত মানুষ যে বলে, যারা মুশরিক, যারা খ্রিস্টান, যারা হিন্দু, তারা আল্লাহ বাদ দিয়ে অন্যান্য দেবতাকে ডাকে না। আপনি চিন্তা করুন, আপনার ছেলেটা আপনার কাছে দাঁড়িয়ে একটা অপরিচিত লোককে যদি, একটা অপরিচিত লোককে যদি একবার বলে আব্বা শুনে যাও, তাহলে আপনার কেমন লাগে? এক চড় দিয়ে ভুট করে ফেলেন না? আপনার কাছে দাঁড়িয়ে আপনার হাত ধরে আর একজন বলে বাবা, অবস্থাটা আপনার কেমন হয়? তাহলে এই যে হিন্দু মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীকে ডাকছে, এ তো আল্লাহর তো রাগ একটু হয় না, নাকি হয়? আল্লাহকে বাদ দিয়ে তারা দেব দেবতাকে যে ডাকছে আর পুজো করছে, এতে তো আল্লাহর রাগ নাই। রাগ আছে, কিন্তু আল্লাহ যদি এক রাগ করে ওই রকমের এক থাপ্পড় দিত, তাহলে আপনার আমার অবস্থা কি হতো? যে কথা শুনতে কষ্ট হয় সেই কথাটাই আমাদের প্রভু আল্লাহ সবচেয়ে বেশি শোনেন, শোনেন না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো সন্তান নন আর তিনি কোনো সন্তান এই পৃথিবীতে জন্ম দেন নাই। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পুত্র, আল্লাহর এতে কষ্ট হয় না? কিন্তু এই খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পিষে মেরে ফেলেছেন? এই ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, এই ইহুদিরা বলে উযাইর নবী আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, এই শুনে আল্লাহর কষ্ট হয় না? মরিয়ামকে যে এই খ্রিস্টানরা বলে যে আল্লাহর স্ত্রী, এতে আল্লাহর কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এই দুনিয়ায় তেমন কোনো প্রতিশোধ নেন না। আপনাকে আমাকে শুনতে হবে, শোনেন না? আল্লাহ বলেন ওই সকল বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, ফবশ্বির বিইবাদ আল্লাযীনা ইস্তামিউনাল কওল, কোথাও কোনো কথা হলে ধৈর্য ধরে শোনে কিন্তু মানবার ক্ষেত্রে সবটা মানে না। ফাইত্তাবিউনা মা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এই ধৈর্য ধরে যারা শোনে তাদেরকে যেমন আল্লাহ হেদায়েত করেছেন, আর উলাইকা হুম উলুল আলবাব, আসলে এরাই জ্ঞানী, শুধু প্রতিবাদ করলে জ্ঞানী হওয়া যায় না। প্রতিবাদ যে করে তারও জ্ঞান আছে, কিন্তু এই প্রতিবাদ করতে হবে শুনবার শেষে, শুনবার আগেই না, না না না আমিও শুনবই না। বলে ভাই একটু বসেন, কি দর্শ কোরআন হচ্ছে, তফসির হচ্ছে, দর্শে হাদিস হচ্ছে। বলে না আমি যখন বসবো না। বসবেন না কেন? বলে আমার পীর সাহেবের সবক আছে, একই মসজিদের মধ্যে দর্শে কোরআন দিচ্ছি। কয়েকটা লোক উঠে ওইখানে যে জেকের শুরু করে দিয়েছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অথচ আসমান ও জমিনের, আসমানের নিচে আর জমিনের উপরে এমন কোন কিতাব নাই যেখানে আল্লাহ তাআলা ইল্লাল্লাহর জিকির শিখাইছেন। এই বিদআত জিকিরটা করবে আর কোরআনের দাস কোরআনের তাফসীর থেকে উঠে চলে যাচ্ছে। এরাও কিন্তু এই সমাজের মানুষ, আপনাকে আমাকে মানুষই বলতে হবে, কিন্তু আল্লাহ বলেন উলাইকা কাল আনামরা, পশু তার চেয়ে তো খারাপ। আল্লাহ গালি দিলে তারে তো ধরে কিছু করতে পারে না। আপনি কিছু কয়ে দেখেন আপনার কি করে। আল্লাহ রাব্বুল আলামিন এত হুজুরের এত ছেলে মারে, কিন্তু আল্লাহর বুদ্ধে কোন জায়গায় কোনো মুকদ্দমা হয় না, কোনো কেস হয় না, কিন্তু আপনি আমি একটি গালি দিয়ে দেখি অবস্থা কি হয়। এই তো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যারা আমার বান্দা এরা কখনো ভুল করে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 174 নম্বর আয়াত, ইয়া আজ্জুহান নাস কদ জাআকুম বুরহান। হে দুনিয়ার মানুষ, বিপদগামী হওয়ার কোনো ভয় নাই। কদ জাআকুম বুরহান, তোমাদের কাছে তোমাদের পথ চলার দলিল নাজিল করেছি। কদ জাআকুম, এই দলিল তোমাদের কাছে আছে। তুমি চলতে চাও, তুমি কোনো পথ দেখো, জিজ্ঞাসা করো পেলেন কোথায়। কদ জাআকুম বুরহান, তুমি মুসলমান, তোমার চলার জন্য আমি দলিল দিয়েছি। খ্রিস্টানদের চলার দলিল বাতিল করেছি, ইহুদিদের চলার দলিল আমি বাতিল করেছি, কোরআন আমি তোমাদের কাছে নাজেল করেছি, তওরাত কে বাতিল করেছি, ইনজিল কে বাতিল করেছি, জবুর কে বাতিল করেছি, তাদের চলার পথ আমি রুদ্ধ করে দিয়েছি আর কোরআন নাজেল করেছি। কদ জাআকুম বুরহান, এই দলিল তোমাদের কাছে আমি পাঠিয়েছি। চলার পথে কোন জায়গাতে কোন জায়গায় তোমাদের বিনা দলিলে চলতে হবে না। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তবে দলিলটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ দলিল সরসিনার থেকে আসে নাই, এ ফতোয়া ঢাকা থেকে আসে নাই, বাইতুল মুকাররম থেকে আসে নাই, মক্কা শরীফ থেকে আসে নাই। লাকাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর কাছ থেকে এসেছে। ওই আল্লাহর কাছ থেকে আসা দলিলের সঙ্গে মক্কার মদিনার দলিলও মিলাও যদি আজকে হয়, ওই আল্লাহর কাছ থেকে যে দলিল এসেছে সেই দলিলের সঙ্গে তুমি সকল দলিল কি মিলাও। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এই দলিল বুঝবার জন্য আরেকটি জিনিসের প্রয়োজন আছে। মনে করুন দুপুর বেলা কোন একটি পথ মানুষ দেখবে না, নিশ্চয়ই দেখবে, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তির চোখে আলো নাই, যে ব্যক্তি অন্ধ, তাকে যদি আপনি দাঁড় করিয়ে দেন খর দুপুরে, দুপুরের এই আলোতে সে কি পথ দেখবে? দেখবে না। তারও চোখ আছে কিন্তু ওই চোখেতে আলো নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এই কোরআন যে দলিল নাজিল করেছি ওটা দলিল হিসেবে তোমাদের চোখে ধরা পড়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, রসুলের আলো সামনে আনো। প্রচন্ড অন্ধকার পথ আছে, আপনার চোখও আছে, দেখেন না কেন? ও লোকটা তো অন্ধ ছিল, তাই দুপুরের আলোতে রাস্তা দেখতে পায় নাই, কিন্তু আপনার তো চোখ আছে, আপনি অন্ধকারে দেখেন না কেন? পথ আছে, চোখ আছে, কিন্তু আলো নাই। আল্লাহ বলেন, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের দেখবার জন্য আমি দিয়েছি আলো, সেই আলোই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আর এই হাদিস। এই আয়াতের তাফসীরে ইবনে মাজায় হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজার 5 নম্বর পৃষ্ঠা। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, লাকাদ তারাক্তুমুল বায়দা, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি একটি আলো, লাইলুহা কানহারিহা, দারুন তিমির অন্ধকার যদি হয়ে যায় এই পৃথিবী, লাইলুহা কানহারিহা, সেই আলো তুমি সামনে রাখলে দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাইলুহা কানহারিহা, এই দুনিয়ার রাত দিনের মতো পরিষ্কার হয়ে যাবে। লাইলুহা কানহারিহা, কি তা? সেটাই হচ্ছে আমার সুন্নাহ, সেটাই হচ্ছে আমার হাদিস। লা ইয়াযীগু আনহা বাদি ইল্লা হালিক, যে ব্যক্তি আমার এই সুন্নাহ ত্যাগ করে আল্লাহর পথে চলতে চাইবে, আমার এই সুন্নাহকে ত্যাগ করে কোরআনকে বুঝতে চাইবে, কোরআনের পথে চলতে চাইবে, হালিক, সে ধ্বংস হয়ে যাবে। তার কারণ কোরআন আমার কাছে নাজিল হয়েছে, কোরআনের বাস্তব অর্থ আমার জানা আছে, আমার চেয়েতে বেশি কেউ এই পৃথিবীতে জানতে পারে নাই। সূরা নিসা 174 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, তুমি মানুষকে দাওয়াত করো, আল্লাহর দিকে আসতে দাওয়াত করো, তুমি কে? সিরাজাম মুনীরা, তুমি এমন একটি আলো যে আলো কোনদিন নিভে যাবে না, তুমি এমন একটি আলো, তোমার এই জ্ঞান এমন একটি আলো এই পৃথিবীতে যে আলো কোনদিন নিষ্প্রভ হবে না, যে আলোর মধ্যে কোনদিন কোনো ভুল কেউ ধরাতে পারবে না। সিরাজাম মুনীরা, উজ্জ্বল আলো। অতএব তোমার এই আলোর পথ, তোমার এই চলার পথ যদি কেউ চলতে চায়, কোনদিন সে পথভ্রষ্ট আর বিভ্রান্ত হবে না। সূরা আহজাব 46 নম্বর আয়াত, আল্লাহ বলেন, শোনো, আমলাকুম সুলতানুম মুবিন, কেউ যদি তোমাদের কাছে কিছু বলতে আসে, জিজ্ঞাসা করো, হুজুর এর কি কোনো দলিল আছে? বলে কেন? বলে আল্লাহ যে বলেছেন আমাদের সকল কথার দলিল নাজিল করেছেন, আপনার কথার যদি দলিল না থাকে তাহলে মানতে পারছি না। আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম বুরহান, আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, আর আপনি বিনা দলিলে কথা বলবেন, আপনার তা মানা যাবে না। আমলাকুম সুলতানুম মুবিন, দলিল আছে? বলে দলিল না থাকলে কি করি? বলে না, আরে দলিল না থাকলে কি আমরা এটা বলি? আল্লাহ শিখাচ্ছেন, হে বান্দা খবরদার, এই হুজুরের এই মিষ্টি কথায় বলবে না, হুজুর বলে ফেলে তো দলিল আছে, এতে বলবে না। ফাতু বিকিতাবিকুম, হুজুর আমাদের দলিল আল্লাহর কিতাবে লেখা আছে, আর নতুবা আমাদের কিতাব রসুলের কিতাব তথা হাদিসের কিতাবে লেখা আছে, আপনার মুখস্থ কথা মানি না। আল্লাহ শিখাচ্ছেন, ফাতু বিকিতাবিকুম মিন কুনতুম সাদিকিন, আপনি যদি সত্যবাদী হন তো কিতাবটা একটু খোলেন এবং আমাদেরকে একটু বুঝান। সমাজে হুজুর কিন্তু ওই কম হয়ে আসবে, এরকমের হুজুর খুব কমই পাওয়া যায়। সূরা সফাত 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 11 এবং সুরায় নামলের ৬৪ নম্বর আয়াতও বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বলো হাতু বুরহানাকুম আমি দলিল চাই, ইন কুনতুম সাদিকিন আপনি যদি সত্যবাদী হন তাহলে দলিল দেন। কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করবে, আমাদের মাঝে একজন আছেন তিনি দলিল জানার জন্য চেষ্টা করেছিলেন বহুদিন আগে, মাওলানা রুহুল আমিন মাদানী সাহেব বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে দিয়েছিলেন যে আমাদের দেশে ছয় তকবীর ঈদের নামাজ পড়া হয়, তো এই ছয় তকবীরের ঈদের নামাজ আল্লাহর নবী জিন্দিগিতে একদিনও পড়েন নাই, এক ওয়াক্তের নামাজও ছয় তকবীরে পড়েন নাই। তিনি সিয়াসত্তার থেকে বারো তকবীরের দলিল দেন, সিয়াসত্তার বাইরে থেকেও বারো তকবীরের দলিল দেন ওই জাতীয় কাগজগুলোতে, এবং এ দেশের আলিম ওলামাদের কাছে জানতে চান যে ছয় তকবীরের নামাজের দলিলটা কোন কিতাবে আছে। যা হোক, মদিনার সম্পাদক সাহেব তিনি তাকে চুনোপুঁটি বললেন। তা আমাদের এক ভাই সর্দার আশরাফ সাহেব ওনাকে চিঠি লিখলেন যে আপনি তো চুনোপুঁটি বলছেন, ভালো কথা, এগুলো পাওয়া যাবে কোন কিতাবে? তো পয়লা তিনি তিন কিতাবের দলিল দিলেন, ফিকহ সুনান, মুসান্নাফে ইবনে আবি সাইবা, আর শরহে মানিল আসার, যার নাম তাহাবী শরীফ। এই তিন কিতাব দেখেন কোন পৃষ্ঠায় কোন জায়গায় কোন খণ্ডে তা নাই। আমার কাছে এলে আমি বললাম যে এই তিন কিতাব আমার কাছে আসে, কোনো কিতাবে নাই। চিঠি লিখলেন, আছে ওনার কাছে চিঠি, মহিউদ্দিন সাহেবের হাতের লেখা আছে। উনি যখন চিঠি দিলেন উনি এক বছর পর বলেন যে আপনার সঙ্গে তর্ক করার সময় আমার নাই, তবে আপনি এবার আরেকটি কিতাব দেখেন, এলা উসুনান। আমি বললাম আবার লেখেন, হুজুর এই এলা উসুনানও পেয়েছি, তার মধ্যেও নাই। এলা উসুনানও আমাদের কাছে আছে একটি সংকলন মিশকাতের মতো, ওই কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় তকবীরে ঈদের নামাজ পড়েছেন এই রকমের একটা হাদিসও নাই। উনি চিঠি লিখেছেন কিন্তু জব আসে নাই, সম্ভবত আবার লাগবে যে আপনার সঙ্গে তর্ক করার সময় নাই। হাতু বুরহানাকুম, আমি নামাজ পড়বো আর নামাজের দলিলটা জানবো না? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথাই বলছেন, ফাইলুল লিল মুসাল্লিম, যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়, যে মুসল্লিদের উপরে অভিশাপ, মুসল্লিরাই জাহান্নামে যাবে, অর্থাৎ নামাজ পড়ে এই নামাজ তাকে জাহান্নামে নেবে। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে কিন্তু নামাজটা ভুল পড়ে, নামাজটা সম্পর্কে উদাসীন, ঠিক না বেঠিক এ সম্পর্কে জানে না। অতএব সিরাতে মুস্তাকিম সেই পাবে যে অনুসন্ধান করবে, জিজ্ঞাসা করবে, জানতে চাইবে, আর যে জানতে চাইবে না, জিজ্ঞাসা করবে না, অনুসন্ধান করবে না, সে সিরাতে মুস্তাকিম পেতে পারে না। স্পষ্ট কথা, জানবো তারপরে করব, কিন্তু কোনো ভালো কাজ আমি জানি না বলে যদি ছেড়ে দেই, কিন্তু জানবার পরে যদি আবার করতে শুরু করে দেই, তাহলে পেছনের জিন্দিগিতে যে কয়দিন যে কয় বছর করি নাই সকলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন জানার পর শুরু করে দিলে আল্লাহ তাআলা দেবেন। অতএব এই সিরাতে মুস্তাকিমের সর্বশেষ কথা এই, ফাতু বিকিতাবিকুম, জানতে হবে, বুঝতে হবে, দলিল চাইতে হবে, সেই দলিল আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তাই, তা হচ্ছে কোরআন আর সুন্নাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লালাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালাহ ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলিহি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্ন করা হয়েছে, নামাজ পড়তে আসে বা মসজিদে বসে চার জানু হয়ে বসা নিষেধ, তা চার জানু সরিয়ে কোন সংখ্যা, তার মানে নামাজে এসে এই নামাজ পড়ার যে বসার যে কৌশল, সেইভাবে বসতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে নামাজের মতো বসা। এখন অনেকে যদি বসতে না পারে, কষ্ট হয়, তাহলে কষ্টের জন্য আলাদা কথা, কিন্তু বসতে হবে নামাজের মতো, এটা সুন্নত। কিন্তু এইটা যদি কেউ না পারে, তার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একটি বসা আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন, তা হচ্ছে হাতটু উঁচু করে এই দুই হাত দিয়ে ধরে বসা, ওই হাঁটু উঁচু করে বসা, এটা সম্পর্কে রাসূল ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন, এইভাবে কখনোই বসবে না। তবে নামাজের মতো বসাটাই উত্তম, যে পারবে না তার জন্য এমন কোনো কষ্টের হুকুম এটা নয়, তবে করলে ভালো উত্তম। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।